أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال عليه الصلاة والسلام إنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان سكرة الجهل وسكرة حب العين وأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله فإذا ظهر فيكم حب الدنيا وأنتم لا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله القائلون يومئذ بالكتاب والسنة كالسابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال عليه الصلاة والسلام میرے محترم اللہ جل جلالہ আমাদেরকে দুনিয়াতে বড় অল্প সময়ের জন্য পাঠাইছেন এই দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই আর কেউ থাকতে পারবেও না আসতে তো একটা নিয়ম ছিল আগে বড়রা আসছে পরে ছোটরা আসছে মা বাপ আগে আসছে ছেলে সন্তান পরে আসছে মেরে মহতারাম দাদা দাদি আগে আসছে নাতিন নাতিন পরে আসছে বড় ভাই আগে আসছে ছোট ভাই পরে আসছে কিন্তু মেরে মহতারাম দুনিয়াতে থেকে যাওয়ার ব্যাপারে কোনো নিয়ম নাই যে যে আগে আসছে সে আগে যাবে যে পরে আসছে সে পরে যাবে বরং প্রত্যেকের জন্য আল্লাহ জাল্লা শানুহু হায়াতের এক সীমা নির্ধারিত করে দিচ্ছেন যখনই তার ওই পরিমাণ শেষ হয়ে যাবে হায়াতের সময় শেষ হয়ে যাবে মৃত্যু হইতেই হবে মৃত্যুবরণ করতেই হবে ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাখদিমুন এক মুহূর্ত আর পেশ হবে না মেরে মহতারাম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবালুহু দুনিয়াতে মানুষকে সৃষ্টি করছেন তার কুদরতের দ্বারাই সৃষ্টি করছেন এবং তার জরুরতের সমস্ত সামান সমস্ত জরুরতের জিনিস আল্লাহ কুদরতের দ্বারা সৃষ্টি করছেন এই জমিন মানুষের জরুরতে এই আসমান মানুষের জরুরতে মেরে মহতারাম এই পাহাড় পর্বত এই নদ নদী এই আলো বাতাস এটা মানুষের জরুরতেই আল্লাহ সৃষ্টি করছেন কোরআনে পাকের মধ্যে প্রশ্নবোধক বলতেছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أي أتمنى كيف سرشتي করছে একমাত্র আল্লাহই সৃষ্টি করছেন এই জমিনকে একমাত্র আল্লাহই সৃষ্টি করছেন এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ আল্লাহই করেন মেরে মহতারাম এই শুষ্ক জমিন যখন বৃষ্টি বর্ষণ হয় এই শুষ্ক জমিন থেকে ফসল আদি এটা আল্লাহ পাকের কুদরতই হয় মেরে মহতারাম এটা তো চিন্তাই করা যায় না ধান থেকে ধান হয় জমিনে ধান বনিয়ে আসে এই ধানটা একবারই মাটির সাথে মিশে যায় ওই ধান থেকে গাছ ওঠে গাছ থেকে ধান বাহির হয় মেরে মহতারাম ধানের ভিতরে ধান নাই মাটির ভিতরে ধান নাই জমিনের ভিতরে ধান নাই আল্লাহ পাকের কুদরতি খাজানায় ধান আছে আল্লাহ বড় কুদরত ওয়ালা ফালি ইন্নাল্লাহা ফালিকুল হাববি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি এক একটা দানাকে ফাড়ি তার থেকে গাছ উঠানো এটা একমাত্র আল্লাহ পাকের কুদরতই এবং এই গাছ থেকে সময় মতো ফুল বাহির হওয়া, এই ফুল থেকে সময় মতো ফল বাহির হওয়া, ওই ফলের মধ্যে সময় মতো রং আসা, ওই ফলের মধ্যে সময় মতো রস আসা, এবং ওই ফলের মধ্যে সময় মতো মেরে মোহতারাম স্বাদ আসা, ওই ফুলের মধ্যে সময় মতো গ্রান আসা, এটা একমাত্র আল্লাহ পাকের কুদরতি। আল্লাহ বড় কুদরতওয়ালা, মানুষের উপরে বড় দয়াবান তিনি। এই জন্য মানুষের যত জরুরতের সামান, সমস্ত সামান আল্লাহ জাল্লা শানুহু কুদরতের দ্বারা মানুষের জরুরতের আগেই, মানুষের ভক্ষণের আগেই, মানুষের ভোগ লাগার আগেই আল্লাহ জাল্লা শানুহু ব্যবস্থা করে দেন। মেরে মোহতারাম, এই মানুষের জন্য অঙ্গ প্রত্যঙ্গ লাগবে। একটা মানুষের চক্ষু লাগবে দুনিয়াতে চলতে হবে, একটা মানুষের পাও লাগবে দুনিয়াতে চলতে হবে, একটা মানুষের হাত লাগবে দুনিয়াতে কিছু ধরতে হবে, একটা মানুষের কান লাগে অপরের কথা শুনতে হবে, একটা মানুষের দিল দিমাগ লাগবে, শরীর লাগবে, ভিতরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ যেইগুলি মানুষ চিন্তাই করতে পারে না, এবং যেইগুলি মানুষ নিজে কোনো ব্যবস্থা করার কোনো সুযোগ নাই, একমাত্র আল্লাহ কুদরতের দ্বারা মায়ের পেটেই এই সমস্ত অঙ্গকে সৃষ্টি করে দিচ্ছেন। মেরে মোহতারাম, এই অঙ্গগুলি জমিনে আসি আমরা ব্যবহার করতেছি মানুষের জরুরতের সামান, এগুলি এই অঙ্গ প্রত্যঙ্গগুলি মানুষের জরুরতের সামান, এই জরুরতের সামানগুলি আমরা ব্যবহার করতেছি দুনিয়ার জরুরত হিসাবে। তো আল্লাহ দুনিয়ার জরুরতের সামান দিয়া দিচ্ছেন, দুনিয়া এবং আখেরাতের ভালাই এবং দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আর সফলতার সামানও আল্লাহ জাল্লা শানুহু কুদরতের দ্বারা ব্যবস্থা করে দিচ্ছে। এই মানুষ দুনিয়াতে কিভাবে কামিয়াব হবে, এই মানুষ কিভাবে দুনিয়াতে সফলতা লাভ করবে, এই মানুষ দুনিয়াতে কিভাবে মেরে মোহতারাম আল্লাহ জাল্লা শানুহুর সন্তুষ্টি লাভ করে দুনিয়াতে হায়াতে তাইয়েবা পাবে, শান্তিময় জিন্দগি পাবে, পেরেশানি মুক্ত জিন্দগি পাবে, নিরাপত্তার জিন্দগি পাবে, ইজ্জত আর সহুলতের জিন্দগি পাবে, ইজ্জত এবং আফিয়াতের জিন্দগি পাবে। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু মানুষের জন্য দ্বীনের ব্যবস্থা করছে। মেরে মোহতারাম, আসমান থেকে আল্লাহ জাল্লা শানুহু তার কিতাব পাঠাইছেন, জমিন থেকে নবীদের সিলসিলা জারি করছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সিলসিলা জারি করছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে পাঠাইছেন। বলতেছেন যে মেরে মোহতারাম, আল্লাহ জাল্লা শানুহু এইদিকে আসমান থেকে কিতাব পাঠাইছেন, দিন পাঠাইছেন, এবং এই দিনকে মানুষের মধ্যে বাস্তবায়ন করার জন্য, মানুষের মধ্যে জিন্দগি দিয়ে দেখানোর জন্য, মানুষের মধ্যে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের এক নিজাম কায়েম করছেন। আমাদের নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবেন না। তো দুনিয়ার বাইনের জরুরত আল্লাহ কুদরতের দ্বারা পয়দা করে দিছেন। মেরে মোহতারাম, দিনের বাইনের জরুরত আল্লাহ কুদরতের দ্বারা পয়দা করে দিছেন। এখন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে যদি আমি আমার মন মতো ব্যবহার করি তাহলেও ব্যবহার হবে, যদি আল্লাহর হুকুম মতো ব্যবহার করি, যেহেতু আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি দিচ্ছেন, এইগুলি ব্যবহারের বিধানও আল্লাহ দিয়া দিচ্ছেন, এইগুলি ব্যবহারের নিয়মও আল্লাহ দিয়া দিচ্ছেন, যদি আমি আল্লাহ পাকের এই নিয়ামত গুলিকে আল্লাহর হুকুম মতো ব্যবহার করি, নবীর তরিকা মতো ব্যবহার করি, মেরে মোহতারাম এই অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারটা আমার দুনিয়ার জন্য নিয়ামত হবে, মৃত্যুর সময়ের জন্য নিয়ামত হবে, কবরের জন্য নিয়ামত হবে, ময়দানে হাশরের জন্য নিয়ামত হবে, আবাদুল আবাদ জিন্দগির জন্য নিয়ামত হবে। মেরে মোহতারাম, এই জন্য আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে দিন দান করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য দিন দান করছেন। যখন দিন মতো জীবন যাপন করব, দিন মতো জীবন চালাবো, আল্লাহর হুকুম মতো জীবন চালাবো, নবীর তরিকা মতো জীবন চালাবো, চক্ষু নাই চক্ষুর উপরে আল্লাহর কোনো হুকুম নাই, পাও নাই পায়ের উপরে আল্লাহর কোনো হুকুম নাই, পাও না থাকা এটা অত বড় জরুরত আছে ঠিকই, কিন্তু পাও নাই এজন্য পায়ের সাথে আল্লাহর কোনো হুকুম নাই যে ওজের সময় পাও ধুইতে হবে, একটা পাও নাই পায়েকে ধোয়ার হুকুম নাই, একটা হাত নাই হাতকে ধোয়ার হুকুম নাই, চোখ নাই চোখের হুকুম নাই, কিন্তু যদি চক্ষু আছে আল্লাহর নেয়ামত, এই চক্ষুকে আল্লাহর হুকুম মতো ব্যবহার করতে হবে, দুনিয়ার বাইরে তো আল্লাহ জাল্লা শানুহু ভালো মন্দ দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন, যে দুনিয়ার জিনিসকে আমরা দেখব, দুনিয়ার জিনিসের ভালো মন্দ আমরা দেখব। আল্লাহ আসমান থেকে আসমানে সূর্য উদিত করে দেন, সূর্যের আলো পুরা দুনিয়া আলোকিত হয়ে যায়, সাথে সাথে আল্লাহ মানুষের জন্য চক্ষু দিচ্ছেন, এই চক্ষু দিয়ে ওই সূর্যের আলোতে সে সবকিছু দেখে, রাস্তা দেখে, গর্ত দেখে, দুশ্মন দেখে, দোস্ত দেখে, যেই সমস্ত জীব জানোয়ার মানুষের ক্ষতি করবে এইগুলিকে দেখে, এই সমস্ত জীব জানোয়ার মানুষের কাজে আসবে এইগুলিও দেখে। একটা কুকুর দেখি সে ভাগে, একটা বাঘ দেখি সে ভাগে, একটা সাপ দেখি সে ভাগে, কেন ভাগে? বিবেক আমার ক্ষতি করবে। আর এটা দেখার জন্য আল্লাহ দুনো সামান দিয়া দিছেন, এদিকে আসমানে সূর্য দিছেন, এদিকে মানুষের জন্য চক্ষু দিছেন, চোখের আলোতে সূর্যের আলোতে এখন সবকিছু দেখতে পাইতেছে। জাহেরি আল্লাহ পাকের যে মাখলুক গুলি এইগুলির লাভ ক্ষতির অবস্থা দেখতে পাইতেছে, একটা কুকুর মানুষের ক্ষতি করে, একটা সাপ মানুষের ক্ষতি করে, রাস্তায় মানুষ চলি গন্তব্য স্থানে পৌঁছতে পারে, মেরে মোকারাম গর্তে পড়ে মানুষের ক্ষতি হয়, গর্ত পড়লে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এজন্য গর্ত থেকে সে বাঁচতে পারতেছে। মেরে মোকারাম চক্ষু আছে, রাত্রে চক্ষু আছে, সূর্যের আলো নাই তাও সে দেখতে পায় না, সূর্যের আলো আছে চক্ষু নাই তাও সে দেখতে পায় না, সূর্য আছে কিন্তু চক্ষু নাই, সে একা যদি চলে সে গর্তে পড়বে, একা যদি চলে দুশ্মন তাকে ধরবে সে বুঝতে পারবে না, একা যদি সে চলে সাপ তাকে কাটবে সে বুঝতে পারবে না, একা যদি চলে বিভিন্ন ক্ষতির জিনিসে তাকে ক্ষতি করবে সে বুঝতে পারবে না। যেহেতু দুই আলোর দরকার, এই দুই আলো একত্রিত ভাবে না থাকলে ক্ষতির জিনিস দ্বারা ক্ষতি হওয়াই স্বাভাবিক। এই জন্য সূর্যের আলো লাগে এবং চোখের আলো লাগে, সূর্য আছে চক্ষু নাই, চক্ষু আছে সূর্য নাই, রাত্রে অন্ধকারে হাঁটতেছে, পাশেই মেরে মহতরম শত্রু দাঁড়াই আছে, শত্রু তাকে ক্ষতি করার জন্য দাঁড়াই আছে, সে কিন্তু বলতে পারে না, যদি দিন হইত সে দেখতে পাইত, দূর থেকেই সে ভাবত। তো সূর্যের আলো চোখের আলো তো আল্লাহ দিয়া দিছেন, এর দ্বারা দুনিয়ার জিনিসের ক্ষতি সে বুঝতে পারে, কিন্তু নামাজ না পড়লে কি ক্ষতি হবে, রোজা না রাখলে কি ক্ষতি হবে, মিথ্যা মেরে মহতরম দোস্ত বললে কি ক্ষতি হবে, সত্য বললে কি লাভ হবে, রোজা রাখলে কি লাভ হবে, নামাজ পড়লে কি লাভ হবে, ভালো ব্যবহার করলে কি লাভ হবে, অন্যের উপকার করলে কি লাভ হবে, ইশারার হামদর্দি করলে কি লাভ হবে, এক একজন মানুষকে জাহান্নাম থেকে মেরে মহতরম দোস্ত বানাইবার মেহনত বাঁচাইবার মেহনত করলে কি লাভ হবে, এটা তার সেটা সে দেখতে পায় না। এই জন্য আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই রাস্তাও মানুষের জন্য ব্যবস্থা করছে। মেরে মোহতারাম আসমান থেকে কোরআন পাঠাইছেন, আসমান থেকে হেদায়তের কিতাব পাঠাইছেন, আসমান থেকে মজবুত রশি পাঠাইছেন, হুয়া হাব্বুল্লাহিল মতিন হুয়া সিরাতুল মুস্তাকিম, এটা আল্লাহ পাকের মজবুত রশি, এই কোরআন সিরাতুল মুস্তাকিম, এই কোরআন হেদায়তের কিতাব, শাহরু রমাদান আল্লাযি أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان بير محترم اسمان تكي الله نازل کرسن هدايت الكتاب হিসাবে نازل کرسن دنيا এবং আখিরাতের হাওয়াইল সঠিক রাস্তা সিরাত মুস্তাকিম হিসাবে মেরে মুহতারাম এই কোরআন মতো যে চলবে সে সিরাত মুস্তাকিমের সাথে আল্লাহ পাকের রেজার সাথে আল্লাহ পাকের যে পুরস্কার জান্নাত ওই জান্নাতের ভাগী হবে। এজন্য আল্লাহ কোরআনের এই আলো জমিনে পাঠাইছে। মেরে মুহতারাম এক আলো, এক আলো তো আছেই সাথে সাথে আরো আলো লাগবে, এটা হচ্ছে হেদায়তের আলো, ওটা হচ্ছে ইমানের আলো, ওটা হচ্ছে দ্বীনের আলো। মেরে মোহতারাম এই ইমানের আলো মেহনত করি অর্জন করতে হয়, এই হেদায়তের আলো মেহনত করি অর্জন করতে হয়, এই ইমানের আলো মেহনত করি অর্জন করতে হয়। যখন মেহনত করি এই ইমানের আলো হাসিল করা হয়, এই ইমান অন্তরের অন্তঃস্থলে পৌঁছে ইমানের আলো দিলের মধ্যে বসে যায়। মেরে মোহতারাম এদিকে কোরআনের আলো আছে, এদিকে হেদায়তের আলো, এদিকে ইমানের আলো, দুনো আলোর মাধ্যমে সে বুঝতে পারে নামাজ না পড়লে কি ক্ষতি, এই জন্য দোকান বন্ধ করে সে নামাজে চলে আসে। তার ইমানের আলো এবং কোরআনের আলো তাকে বাধ্য করে বেরে মোহতারাম দোকান বন্ধ করে নামাজে আসতে, দোকান বন্ধ করে আল্লাহর হুকুম পুরা করতে, মেরে মোহতারাম এক একটা কাম ছাড়ি আল্লাহর হুকুম পুরা করতে। ওই ইমান মেহনত করে অর্জন করতে হয়। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দেরকে এক জবরদস্ত মেহনত দিয়ে পাঠাইছেন। ওটা হইছে ইমান এবং দ্বীনের মেহনত, যাতে মানুষের মধ্যে দ্বীন আসে, মানুষের দিলের মধ্যে ইমানের চারা মেরে মোহতারাম দোস্ত তাওহীদের গাছ লাগে যায়, দিলের জমিনের মধ্যে তাওহীদের গাছ উঠে যায়। যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমানের এক জবরদস্ত মেহনত শুরু করছেন মক্কার জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মাঝে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মাঝে ইমানের এক জবরদস্ত মেহনত শুরু করছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই কলমা মতো জীবন যাপন করা, এই কলমার ইয়াকিন দিলের মধ্যে বসাও। আল্লাহ পাকের জাতের ইয়াকিন, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের ইয়াকিন, আল্লাহ পাকের কুদরতার সিফাতগুলির ইয়াকিন তোমাদের দিলের মধ্যে বসাও এবং সমস্ত মখলুকের আস্থা আর বিশ্বাস দিল থেকে বাহির করো, দুনিয়ার আস্থা আর বিশ্বাস দিল থেকে বাহির করো, দুনিয়ার গুরুত্ব দিল থেকে বাহির করো। আল্লাহ জাল্লা শানুহু দুনিয়া তো মানুষের কিসমত হিসাবে দিচ্ছেন, যেটা আল্লাহ পাক বন্টন করে দিচ্ছেন, যাকে যতটুকু দেওয়ার তার জন্য বন্টন হয়ে গেছে। মেরে মোহতারাম এই হেদায়েতের আলো ইমানের গুণ, এটা তো মেহনত করে অর্জন করতে হবে। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মাঝে এক জবরদস্ত মেহনত শুরু করছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই কলমাকে স্বীকার করো, এই কলমার ইয়াকিন দিলের মধ্যে বসাও, সমস্ত মখলুকের ইয়াকিন দিল থেকে বাহির করো। মেরে মোহতারাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই জবরদস্ত মেহনত নিজেও শুরু করছেন, নিজেও ইমানের মেহনত শুরু করছেন, ইমান দিলের মধ্যে বসানোর জন্য ইমানের দাওয়াত, ইমানি লাইনে মেহনত। মেরে মোহতারাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের দিলের ভিতরে আল্লাহ জাল্লা শানহু ওই ইমানের হাকিকত, ওই ইমানের নূর এবং ওই ইমানের শক্তি এবং ওই ইমানের গাছ দিলের মধ্যে উঠাই দিছেন। এজন্য জিন্দগি আমলে জিন্দগি আসে গেছে, জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে শরীর থেকে নিয়া জিন্দগির সমস্ত ক্ষেত্র আল্লাহ পাকের হুকুম মতো ব্যবহার হয়েছে। হাত আল্লাহর হুকুমের বাহিরে ব্যবহার হয় নাই, চক্ষু আল্লাহর হুকুমের বাহিরে ব্যবহার হয় নাই, পাও আল্লাহর হুকুমের বাহিরে ব্যবহার হয় নাই, দিল থেকে দুনিয়ার মহব্বত বাহির হয়ে গেছে। মেরে মোহতারাম দিল মানুষের জন্য যে শত্রুগুলি, ওই শত্রুগুলিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন চিনি ফেলছেন। শয়তান মানুষের চিরশত্রু, দুনিয়া মানুষের চিরশত্রু, নফস মানুষের চিরশত্রু, পরিবেশ মানুষের জন্য বড় শত্রু। যদি দিনই পরিবেশ না হয়, বেদিনই পরিবেশ মেরে মোহতারাম দোস্ত মানুষের জন্য চিরশত্রু। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইমানের মেহনত করি, ইমানের শক্তি অর্জন করি, মেরে মোহতারাম দুনিয়া এমন ভাবে দিল থেকে বাহির হয়েছে। দুনিয়া তো কিসমতের ব্যাপার, দুনিয়া তো যতটুকু আসার আসবেই, কিন্তু মেরে মোহতারাম দুনিয়া তো দুই ভাবে আসার আছে। এক তো হচ্ছে আল্লাহর হুকুম মতো আল্লাহ পাকের হুকুম পুরা করতে করতে তার কিসমতে দুনিয়া আসা, দোকানদারি করতে করতে আল্লাহর হুকুম পুরা করতে করতে দোকানদারি মন মতো দোকানদারি করে না, আল্লাহর হুকুম মতো দোকানদারি করতেছে, আল্লাহর হুকুম মতো চাকরি করে, আল্লাহর হুকুম মতো জমিনে মেহনত করে, আল্লাহর হুকুম মতো বাগানে মেহনত করে, সেখানে বাজানে বাগানে রিজিকের নিয়তে যায় না, আল্লাহর হুকুম পুরা করতে যায়। একজন মুসলমান মসজিদে যাইতেছে আল্লাহর হুকুম পুরা করতে, একজন মুসলমান বাজারেও যাবে আল্লাহর হুকুম পুরা করতে, একজন মুসলমান বাজারে যাবে জান্নাত কামাইতে, একজন মুসলমান দোকানে যাবে জান্নাত কামাইতে, একজন মুসলমান খেতে যাবে জান্নাত কামাইতে। মেরে মোহতারাম আল্লাহ জাল্লা শানহু তার আহকামগুলিকে যেরকম ইবাদাতের সাথে লাগাই দিছেন, আল্লাহ পাক আহকামগুলিকে বিভিন্ন জায়গায়ও লাগাই দিছেন, দোকানেও আল্লাহর হুকুম লাগাই দিছেন, জমিনেও আল্লাহর হুকুম লাগাই দিচ্ছেন, ব্যবসার মধ্যেও আল্লাহর হুকুম লাগাই দিচ্ছেন, হুকুমতের মধ্যেও আল্লাহ হুকুম লাগাই দিচ্ছেন, মেরে মোহতারাম দোস্ত মিল ফ্যাক্টরির মধ্যেও আল্লাহর হুকুম লাগাই দিচ্ছেন। যখন এই হুকুমগুলি পুরা করতে করতে তার কিসমতের দুনিয়া আসবে, বরকত নিয়ে আসবে, রহমত নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে, চাইন আর সুকুন আর মেরে মোহতারাম দোস্ত এক শান্তির অবস্থা নিয়ে আসবে। এই দুনিয়া তাকে অশান্তি দিবে না। মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দিবে, ঈমান আর আমলের বুনিয়াদে জিন্দেগি গড়বে, ঈমান আর আমলের বুনিয়াদে জিন্দেগি চালাবে। মেরে মোহতারাম, এই দুনিয়া তার জন্য শান্তির সামান হবে, এই দুনিয়া তার জন্য রহমতের সামান হবে, এই দুনিয়া তার জন্য বরকতের সামান হবে। যেহেতু বরকত ওয়ালা আমলের দ্বারা তার কিসমতের দুনিয়া তার কাছে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক সে সমস্ত কামগুলি করছে, ব্যবসাও সুন্নত মতো, চাকরিও সুন্নত মতো, কৃষিও সুন্নত মতো, হাঁটা চলাও সুন্নত মতো, বাজারে যাওয়াও সুন্নত মতো, বাজারে যাওয়াও মেরে মোহতারাম দোস্ত জান্নাত কামানোর জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বাজারে বারবার যান, কিন্তু বাজারে কিছু কিনেন না এবং কোন সামানকে দাম দস্তুরও করেন না। ওনার সাগের ওনার সাথে ওনার খাদেম ওনাকে জিজ্ঞাসা করলেন, এ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আপনি বাজারে আসেন, মানুষ তো বাজারে আসে সামান কিনতে, বাজারে আসে কোন জিনিস দাম দস্তুর করতে, বলে না আমি তো বাজার আসে জান্নাত কামাইতে। মেরে মোহতারাম, জান্নাতের জন্য বাজারে যাইতেছে। আজকে আমরা জান্নাতের জন্য মসজিদে যাওয়াও কঠিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ওই ঈমানী কুব্বত, ওই ঈমানী শক্তি, ওই আমাদের এক আগ্রহ এবং আমাদের এক শোক এবং আগ্রহ ওনাদেরকে বাজারেও জান্নাতের জন্য নিতেছেন, বাজারেও জান্নাতের জন্য যাইতেছে, জান্নাত কামাইতে যাইতেছে। হাদিসের পাঠের মধ্যে আসছে, যদি সহজে জান্নাতে যাইতে হয় কিছু আমল কর, তোমরা সহজে জান্নাতে যাইতে পারবে। আফসুস সালাম, সালামকে খুব রেওয়াজ করো, সালামের খুব প্রথা, যাকে দেখে তার সাথে সালাম, যেখানে দেখে সেখানে সালাম, এই অবস্থায় দেখে ওই অবস্থায় সালাম, বারবার দেখছে বারবার সালাম। মেরে মোহতারাম, এই সালাম এক সুন্নতি আমল। হাদিসে পাকের মধ্যে আসছে, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জিন্দেগি চালানো হয়, তো আল্লাহ জাল্লা শানুহু ওই সুন্নত মোতাবেক জিন্দেগি চালানো ওয়ালাকে একটা পুরস্কার দিবেন। আকরামাল্লাহু বিআরবাঈ খিসাল, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, সমস্ত ভালো মানুষের দিলের ভিতরে তার মহব্বত পয়দা করে দেবেন। মেরে মোহতারাম, দুনিয়ার বিভিন্ন জিনিসের মধ্যে আকর্ষণ আর শক্তি আমাদের বুঝে আছে, চুম্বকের মধ্যে শক্তি আছে। মেরে মোহতারাম, এর চেয়ে লাখো কোটি গুণ শক্তি এক একটা সুন্নতের মধ্যে আল্লাহ রাখছেন, এক একটা সুন্নতের মধ্যে এর চেয়ে লাখো কোটি গুণ শক্তি রাখছেন। হাদিসের পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে গ্রামি, যে যে ব্যক্তি সুন্নত মোতাবেক জিন্দেগি চালাবে আল্লাহ তাকে চারটা পুরস্কার দিবেন। তার মধ্যে প্রথম পুরস্কার হয়েছে সমস্ত ভালো মানুষের দিলের ভিতরে তার মহব্বত পয়দা করে দেবে। সমস্ত মানুষ, সমস্ত ভালো মানুষ এমনি তাকে ভালোবাসবে, এক আকর্ষণ, এক শক্তি। মেরে মোহতারাম, মানুষের মধ্যে পরস্পর মহব্বত পয়দা হওয়ার জন্য দিনেরই একমাত্র শক্তি মেরে মোহতারাম দোস্ত সুন্নতের একমাত্র মেরে মোহতারাম দোস্ত ওয়াদা, যে সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, সমস্ত ভালো মানুষ তাকে ভালোবাসবে, সমস্ত খারাপ মানুষ তাকে ভয় করবে। সমস্ত খারাপ মানুষের দিলের ভিতরে ভয় পয়দা করে দেবে, সমস্ত খারাপ মানুষ তাকে ভয় করবে। এই সুন্নতের কারণে তার মধ্যে আল্লাহ এক রোগ পয়দা করে দেবেন, এক শক্তি। মেরে মোহতারাম তাকে দেখলে এমনি ভয় পাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু কতগুলি নিয়ামত দিচ্ছেন, তার মধ্যে একটা নিয়ামত কাফেরের দিলের মধ্যে রোগ আর ভয় আর আতঙ্ক পয়দা করে দেওয়া। অনেক দূর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জামাতের উপরে তারা অনেক দূর থেকে ভয়ে আতঙ্ক হয়ে যাইত, ভয়ে কাতর হয়ে যাইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে মোবারক থেকে এই সুন্নাত বাহির হওয়া আমল মেরে মোহতারম দোস্ত, এর মধ্যে আল্লাহ দুনিয়ার রানীর এই ফায়দা রাখছেন, দুনিয়ার রানী পরস্পর মহব্বতের এক নিয়ামত রাখছেন, এবং খারাপ মানুষের দিলের ভিতরে ভয় পয়দা হওয়া এই নিয়ামত আল্লাহ দিয়ে দিচ্ছে। তৃতীয় হয়েছে তৃতীয় পুরস্কার হয়েছে আল্লাহ সমস্ত রিজিকের মধ্যে বরকত দিয়া দিবেন, রিজিকের মধ্যে বরকত দিয়া দিবেন। মেরে মোহতারম, বেশি তো আমাদের বুঝে আছে, দুনিয়া বেশি হওয়া বুঝে আছে, দুনিয়ার বেশি পরিমাণ বুঝে আছে, বেশিতে মেরে মোহতারম দোস্ত শান্তি লাই, সুন্নতের মধ্যে শান্তি এবং বরকতের মধ্যে শান্তি, বরকতের মধ্যে নিয়ামত, বেশি তো কারণ তো দেওয়া হয়েছে, এই কারণের সম্পদ দেখে মেরে মোহতারম দুর্বল ইমান ভাঙারা তাদের জীবের মধ্যে পানি আসি গেছে। আর যদি আমাদেরও এরকম ধন সম্পদ হইত, আমাদেরও যদি এরকম দুনিয়া হইত, তখন এলেম ওয়ালারা যাদেরকে আল্লাহ এলেমের নিয়ামত দিচ্ছেন, যাদেরকে আল্লাহ সহি বুঝ দিচ্ছেন, যাদেরকে আল্লাহ কোরআন এবং হাদিসের সহি এলেম দিচ্ছেন, মেরে মোহতারম কোরআনে পাকের মধ্যে ওই ঘটনাও এই উম্মতের শিক্ষার জন্য উল্লেখ করছেন, وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن امن وعمل صالحا। আরে তোমাদের জন্য নাশ হোক, তোমরা এই কারণের সম্পদ দেখে তোমরা এরকম লালায়িত হয়ে গেলা, তোমরা এরকম কবি হয়ে গেলা, তোমাদের মুখে পানি আসি গেল, ওয়াইরাকুম সাওয়াবুল্লাহি খায়রুম লিমান আমানা ওয়া আমিলা সালিহা। যে ঈমান হাসিল করবে, যে আমলি জিন্দেগি বানাবে আল্লাহ জাল্লা শানুহুর নিকটে, দুনিয়া থেকে নিয়ে শুরু করে আখেরাতের আবাদুল আবাদ জিন্দেগি, যে নিয়ামত আল্লাহ দিবেন এই নিয়ামত এসে কোটি কোটি গুণ বেশি বড় নিয়ামত হবে। তোমরা এই দুনিয়ার এই নিয়ামত দেখে, দুনিয়ার এই জিনিস দেখে মুভি হয়ে গেল, মেরে মোহতারম সে তো আল্লাহর হুকুম পুরা করে নাই, আল্লাহর হুকুম মতো এই দুনিয়া তার কিসমতে আসে নাই, সে তো মন মতো এই দুনিয়াকে হাসিল করছে, মন মতো এই দুনিয়াকে কামাইছে, মন মতো এই দুনিয়া তার নিকটে আসছে। মেরে মোহতারম এক সময় আল্লাহ পাকের পাকার আসছে, আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসছে, ফাকা সাফনা বিহি ওয়াবিদারিহি নারুদ ওয়া মা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। মেরে মোহতারম আল্লাহ জাল্লা শানুহুর ধরার জন্য দুনিয়ার কোন এরকম অতিরিক্ত কোন জিনিস রাখবে না, সমস্ত জিনিস আল্লাহ পাকের শূন্য, এই জমিন আল্লাহর শূন্য, এই আসমান আল্লাহর শূন্য, এই পাহাড় পর্বত আল্লাহর শূন্য, এই পানি আল্লাহর শূন্য, এই বাতাস আল্লাহর শূন্য, এক একটা মাহমুদ আল্লাহর শূন্য। আল্লাহ জাল্লা শানুহু সমস্ত মাহমুদকে নিয়ন্ত্রণ করতেছেন, সমস্ত মাহমুদ আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হইতেছে, যাকে যেই হুকুম করবে সাথে সাথে আল্লাহ পাকের ওই হুকুমকে ওই মাহবুব পুরা করতেছে, ওই মাহবুব পুরা করে। মেরে মোহতারম হুজুর যখন আল্লাহ জাল্লা শানুহুর হুকুমে জমিন ওই আরনকে ধরছে, জমিন তাকে মাল সহ ধসাইতেছে, মেরে মোহতারম তখন যারা ওই দুর্বল ইমানওয়ালা ছিল তারা বড় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে, লাউলা আমানাল্লাহু আলাইনা, লাউলা আমানাল্লাহু আলাইনা ফাসাফা বিনা ওয়াইকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহ যদি আমাদের উপরে মেহরবানি না করতেন, আল্লাহ যদি আমাদের উপরে দয়া না করতেন, সেই দুনিয়া তো আমাদের পোশাক করে দিত। মেরে মোহতারম দুনিয়া তো কিসমতের সামান, দুনিয়া তো কিসমতের জিনিস, কিসমত হিসাবেই আসবে, কিন্তু এই দুনিয়াকে আসার ব্যাপারে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই ঈমানের উপরে মেহনত করি মজবুত ঈমান মজবুত করছেন, আপনাদের দুনিয়াও মেরে মোহতারম দোস্ত নিয়ামত হিসাবে, বরকত হিসাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো সব ক্ষেত্রে নিজেকে চালাইছেন, জমিনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, ব্যবসায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, ইবাদাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, মুআমালাতের মধ্যে হুজুর, লেনদেনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, মুআশারাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, আখলাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তরিকায়, এজন্য ওনাদের জিন্দগি বড় শান্তিময় জিন্দগি হয়েছে। মেরে মোহতারম, দুনিয়া ওনাদের দিল থেকে বাহির হয়ে গেছে এবং দুনিয়াকে যেখানে খরচ করা দরকার, দুনিয়াকে যেখানে লাগানো দরকার, দুনিয়াকে তো আল্লাহ মেরে মোহতারম মুসলমানের জান আর মাল জান্নাতের বিনিময়ে তো নিয়েই নিছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমানের জান আর মাল আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের বিনিময়ে নিয়ে নিছেন। মেরে মোহতারম, এই জান কোথায় খরচ হবে, এই মাল কোথায় খরচ হবে, এই যোগ্যতা কোথায় খরচ হবে, এই ফিকির কোথায় খরচ হবে, এই জান আর মাল কোথায় খরচ হবে? আল্লাহ জাল্লা শানুহু নবীর মাধ্যমে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার তরিকাও জানাই দিচ্ছে। মেরে মোহতারম, এই জান আর মাল খরচ হওয়ার একবারই প্রথম জায়গা এবং সবচেয়ে উত্তম জায়গা এবং প্রথম জায়গা যেটা এই মা জানার মাল খরচ হওয়ার একবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এবং সবচেয়ে প্রথম জায়গা একদম সবচেয়ে জরুরি জায়গা, ওইটা হচ্ছে এলাই কালিমাতুল্লাহ, আল্লাহর কালমা দুনিয়াতে উঁচা হওয়ার জন্য এই জানার মাল লাগাবে। মেরে মোহতারম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানার মাল ওই দিনের জন্য এলাই কালিমাতুল্লাহ জন্য আল্লাহর কালমা দুনিয়াতে প্রসার আর প্রসার হবে এই জন্য জানার মাল লাগাই দিচ্ছেন। মেরে মোহতারম, আমাদের সবসময় শোনাও, আমরা জানিও এবং আমাদের সামনে সবসময় এই লাইনটা আলোচনা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান আর মালের কুরবানি বসি নামাজ করতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসে দেখে বসি নামাজ করতেছেন, নামাজ শেষ হয়েছে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দাঁড়াই নামাজ পড়ার কথার জন্য দাঁড়াই নামাজ পড়ার জন্য তরকির দেন। হে আবু হুরায়রা, ভোকের কারণে বসে নামাজ পড়তেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কান্না আরম্ভ করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিলেন, হে আবু হুরায়রা, জানি রাখো দুনিয়ার ভোগ আখিরাতের ভোগকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। মেরে মোহতারম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি এই দিনের জন্যই পেটের মধ্যে পাথর ভাঙছেন, এই দিনের জন্যই শরীরে পাথর খাইছেন, এই দিনের জন্য শরীর থেকে রক্ত ঝরছে, এই দিনের জন্য মাথার মধ্যে উহার আংটা ঢুকে গেছে। মেরে মোহতারম দোস্ত, এই দিনের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের ঘরের মধ্যে কি কুরবানি। মেরে মোহতারম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলি উম্মাহাতুল মুমিনীনদের ঘরগুলি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, একজন উম্মাহাতুল মুমিনীন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের ঘরগুলি কিরকম সাধারণ ছিল, কিরকম একবারই মারি সাধারণ ছিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, বিবিগণের ইন্তেকাল হয়েছে, এরপরেও এইগুলি এই ঘরগুলি রয়ে গেছে, রাখি নেওয়া হয়েছে যাতে উম্মত শিক্ষা নেয়। যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, সমস্ত নবীদের সর্দার, জমিনের জন্য রহমত হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, উম্মতের জন্য রহমত হিসাবে দুনিয়াতের জন্য পাঠাইছেন, আব্বালিন এবং আখিরিনদের এলেম দান করছেন, এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের অবস্থা কি ছিল? কিছুদিন পরে যখন মসজিদে নববীকে পালানোর সুযোগ হয়েছে, ওই জামানার গভর্নর মদিনায় মুনাওয়ারার গভর্নরকে হুকুম দিচ্ছেন ওই ঘরগুলি ভেঙে মসজিদে নববীকে বাড়ানো হোক, উন্নত হয়ে পড়ছিল, বাড়ানোর দরকারও হয়ে পড়ছিল, বাড়ানো হোক। মেরে মোহতারম, ওই ঘরগুলি যখন ভাঙার সময় হয়েছে, ওই জামানায় সাহাবাদের আওলাদের জামানা ছিল, সাহাবাদের আওলাদের নামও হাদিসের মধ্যে আছে, এক একজন সাহাবীর ছেলে এমন কান্না কানছেন, বুক ভাসি গেছে, ওই ঘরের জন্য কানের নাই, এই জন্য কানছেন, আয় এই ঘরগুলি যদি কেয়ামত পর্যন্ত রাখা যাইত, থাকা হইত, তাহলে উম্মত শিক্ষা নিতে পারত, উম্মতের শিক্ষণীয় জিনিস হইত, উম্মত শিক্ষা নিতে পারত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের অবস্থা কি ছিল। মেরে মোহতারম, কাঁচা ইটের ঘর ছিল। মেরে মোহতারম, সামনে একটা পর্দা লাগানো ছিল, কত সাদা সিধা ঘর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য কি পরিমাণ কুরবানি করছেন, এই দিনের জন্য কি পরিমাণ ত্যাগ করছেন, দিন দুনিয়ার মধ্যে জিন্দা হয়, এদিনই দুনিয়া থেকে খতম হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের দিলের মধ্যে একই প্রেরণা ছিল, একই তামান্না ছিল, একই প্রেরণা ছিল, দিন দুনিয়ার মধ্যে জিন্দা হয়, আমি দুনিয়া থেকে চলে যাই, দিন দুনিয়া থেকে মিটে, দিন দুনিয়া থেকে মিটতে, এটা কখনো মেরে মোশারম হইতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার জবানের কালমা আয়াল কুসুদ্দিন ওয়া আনা হাই, দিন দুনিয়া থেকে মিটতে আর আমি জীবিত থাকবো, এটা হইতে পারে না। মেরে মোশারম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জান দিনের জন্য, মাল দিনের জন্য, সময় দিনের জন্য, সকাল সন্ধ্যা দিনের জন্য মেরে মোহতারাম দোস্ত যত দূর যাইতে বলা হয়েছে মেরে মোহতারাম ওনাদের সামনে আয়াত তোমাদের কি হয়েছে? এই সাহাবীদের জন্য এক আওয়াজই যথেষ্ট ছিল, এই মদিনার জন্য এক এলানই যথেষ্ট ছিল, এই মদিনার জন্য এক এলানই মদিনা সাহাবাদেরকে জমা করে দিত আসসালাতু জামিআ। যখন এই আওয়াজ দিনের কোন তাকাজা আসত, ওই তাকাজার উপরে এই আওয়াজ আসত। মেরে মোহতারাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেখানেই থাকতেন, যে অবস্থায় থাকতেন, মসজিদে নববীতে জমা হয়ে যাইতেন, ওই মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিনের তাকাজা হিসেবে ভাগ করে দিতেন। এরকম কোন লম্বা বয়ানের জরুরত ছিল না, তরগিবের জরুরত ছিল না, সাহাবাদের জিন্দগির এক কাম ছিল, জিন্দগির এক মাকসাদ ছিল। মেরে মোহতারাম সবাই নিজেকে পেশ করে দিতেন, সবাই দিলের মধ্যে সবার এই কথা ছিল, আমরা আল্লাহর তীরের মধ্যে হইতে একটা তীর, যেদিকে মারতে হয় আমরা তৈয়ার। মেরে মোহতারাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এক জিন্দগি, এক জিন্দগির মাকসাদ দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়া। সাহাব কিছু সাহাবি আসছেন, আসি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইয়ার আসি কিন্তু আমাদের যে আমাদের কাছে কোন সামান নাই, এই সামান সহ আমরা যাইতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, আমার কাছে এমন কিছু নাই যে দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। মেরে মোহতারাম সাহাবি ওনারা সেখান থেকে ঘরে ফিরলেন না দুঃখে। মেরে মোহতারাম দোস্ত দিলের এক বেকার, দিলের এক বেচাইনি, হায় দিনের তাকাজা আসছে, আমি এই দিনের তাকাজা পুরা করার জন্য যাইতে পারলাম না। মেরে মোহতারাম না যাওয়ার উপরে এমন ব্যথা, এমন ব্যথিত যে আমি তো যাইতে পারলাম না। চলে গেছেন মসজিদে, সারা রাত্র মসজিদের কাটাইছেন, সারা রাত্র মসজিদের মধ্যেই ওনাদের সময় কাটছে, আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ যাইতে তো পারি নাই, আয় আল্লাহ যত মানুষের কাছে আমরা পাওনা আছি, যত মানুষের কাছে আমরা পাওনা আছি, আয় আল্লাহ কেউ আমাকে কষ্ট দিছে, আয় আল্লাহ কেউ আমার বিপদ করছে, আয় আল্লাহ আমার কেউ পরনিন্দা করছে, আয় আল্লাহ কেউ আমার কিছু করার কারণে আমি তার নিকটে ন্যাক পাওনা আছি। মেরে মোহতারাম বদলা তো আখেরাতে, আখেরাতে নিয়ে নেওয়া হবে, আয় আল্লাহ আমি তো আখেরাতে পাই যাব, আমি চাই না, আয় আল্লাহ আমি মুসলমানদের কাছে যত কিছু পাওনা আছি, কেউ কষ্ট দিছে এটাও পাওনা আছি, কেউ আমার বিপদ করছে এটাও পাওনা আছি, আয় আল্লাহ সব কিছু আমি আপনার দিনের জন্য সৎকার করতেছি। সারা রাত্র একই অবস্থায় কাটছেন, সারা রাত্র এই অবস্থায়, আয় আল্লাহ মুসলমানদের কাছে আমরা যা পাওনা আছি, আমি যা পাওনা আছি আপনার রাস্তায় সৎকার করতেছি। মেরে মোহতারাম এক ফিকির, এক দরদার, এক বেকার বেচাইনি দিন দুনিয়ার মধ্যে কিভাবে জিন্দা হয়? মেরে মোহতারাম সকালে ফজরের সময় মসজিদে আসছেন, নামাজ আদায় করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতেছেন, ওই সমস্ত সাহাবীরা কোথায় যারা সারা রাত্র আল্লাহর রাস্তায় সৎকার করছে? এখন কেউ তো সারা রাত্র সৎকার করেন নাই, ওনারা কিছুই বলেন না, বললেন যে ওই সমস্ত সাহাবীরা কোথায় যারা সারা রাত্র আল্লাহর রাস্তায় সৎকার করছে? তখন শুনাইলেন যে তোমাদের সৎকারকে আল্লাহ কবুল করছেন। মেরে মোহতারাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দগি, ওনাদের জিন্দগি, মেরে মোহতারাম আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য হদব, আমাদের জন্য লক্ষণীয়, ওনাদের সমস্ত কিছু আমাদের জন্য লক্ষণীয়, ওনাদের কোরবানি আমাদের জন্য লক্ষণীয়, ওনাদের ইমানি মেহনত আমাদের জন্য লক্ষণীয়, ওনাদের দিনী জিন্দগি আমাদের জন্য লক্ষণীয়, ওনাদের ফিকির আমাদের জন্য লক্ষণীয়, ওনাদের ফিকির কি ছিল? দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়া, বেদিনী দুনিয়ার থেকে মিটা, মেরে মোহতারাম এক একজন মানুষ জাহান্নাম থেকে মুক্ত হওয়া, এক একজন মানুষ জান্নাতি হওয়া, এক একজন মানুষ নাফরমানি থেকে বাঁচা, এক একজন মানুষ আল্লাহ পাকের হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ এতাতের উপরে আসা, এজন্য ওনাদের জান, ওনাদের মাল, ওনাদের সবকিছু লাগছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবেন না। মেরে মোহতারাম খতমে নবুওয়াতের ওসিলায় এত বড় জিম্মাদারি আমাদের জিম্মায় আছে। আমরা সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শান, উম্মতের মর্যাদা, উম্মতের জিম্মাদারি, উম্মতের কাম, উম্মতের জিন্দেগির মকসাদ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাক্ষী বানাইছেন, কিয়ামতের পর্যন্ত উম্মতের জিম্মাদারি বুঝাই গেছেন। ফালিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমাদের মধ্যে যারা অনুপস্থিত, তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা অনুপস্থিত নিকটে দিন পৌঁছানো। মেরে মোহতারাম আজকে পুরা দুনিয়ার মধ্যে দিন পৌঁছানোর কত তাকাজা, আমার জিন্দগি থেকে শুরু করে নিয়ে, আমার থেকে শুরু করে নিয়ে জীবনের দুনিয়ার একবারে শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেককে দিন পৌঁছানো, এটা আমাদের জিন্দগির কাম, আমাদের জিন্দগির মাকসাদ। এজন্য নিয়ত করি, পিছনের জিন্দগির জন্য ইস্তেগফার করি, পিছনের জিন্দগির জন্য গুনাহ মাফ চাই। আয় আল্লাহ, জানার মাল তো আপনি নিয়ামত হিসাবে দিচ্ছেন, হায়াত তো নিয়ামত হিসাবে দিচ্ছেন, সুস্থতা তো নিয়ামত হিসাবে দিচ্ছিলেন, জবানি তো নিয়ামত হিসাবে দিচ্ছিলেন, ফারাগত তো নিয়ামত হিসাবে দিচ্ছিলেন, ধন সম্পদ তো নিয়ামত হিসাবে দিচ্ছিলেন। আয় আল্লাহ, এইগুলিকে আপনার মানসম্মত, আপনার দিনের মানসম্মত, আপনার নবীর তরিকা মতো আমরা পুরা করতে পারি নাই, খরচ করতে পারি নাই। আয় আল্লাহ, আমাদের এই জুর্মে আজিমকে আপনি মাফ করে দেন, বাকি জিন্দগির জন্য প্রতিজ্ঞা করে নি। মেরে মোহতারাম পরিপূর্ণ দিনের উপরে চলতে চলতে পুরা দিন পুরা দুনিয়ার মধ্যে জিন্দা হয়, কেয়ামত পর্যন্ত এক একজন মানুষ জাহান্নাম থেকে মুক্ত হয়। দুনিয়ার এই মেরে মোহতারাম এখন উপস্থিত যত মানুষ দুনিয়াতে আছে সমস্ত মানুষ কলমা নিয়ে কবরে যাইতে পারে, এই এক জবরদস্ত জবরদস্ত মেহনত, আমার জিন্দগির মকসাদ, আমার জিন্দগির কাম, এটা আমি পুরা করতে করতে মেরে মোহতারাম আমার দুনিয়ার জরুরত এইগুলি পুরা করব। এই জন্য পাক্কা নিয়ত করি এই ইজতেমা থেকে আমরা সবাই চার চার মাসের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়ার জন্য নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন তো অল্প সময় বাকি আছে, যাদের ওজু সিজদা।